আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে আলোচনা ঠিক আগেকার মতোই, কিছু এমন কথা আছে যে কথা বলা জায়েজ না, কিছু শব্দ আছে যা প্রয়োগ করা মুসলিমদের জন্য বৈধ না, কিছু শব্দ মানে বাংলা শব্দ কিংবা আরবি ফার্সি শব্দ, যে কথাগুলো আমরা বলি তারই মধ্যে কিছু শব্দ প্রয়োগ করা বৈধ নয় মুসলিমদের জন্য, কারণ তা আকীদা ও ইমান বিরোধী অথবা তার গভীর অর্থ অশ্লীল অথবা তাতে বিজাতির অনুকরণ হয়। তাই এমন কথা ও শব্দাবলী বেছে বাদ দিয়ে কথা বলা প্রত্যেক মুসলিমের কর্তব্য। মুসলিম নিজের জিহ্বাকে কন্ট্রোল করবে। আমরা শুরু দেখেই বলেছি যে এই জিহ্বার কারণে বহু মানুষ জাহান্নামে যাবে। জিহ্বার কাস্তে কাটা ঘাস, এই পাপ, যে পাপের জন্য জাহান্নাম ভোগ করতে হবে। নাউজুবিল্লাহি মিন নারি জাহান্নাম। কিছু ইহুদি মহানবী ইসলামের সভায় যাতায়াত করত। সভার লোকেরা তার কোনো কথা বুঝতে না পারলে তাকে থামতে বলত, যে থামুন বলুন, কিংবা তাদের খেয়াল করতে বলতো, লক্ষ্য করতে বলতো, যে আমাদের প্রতি লক্ষ্য রাখুন, আমরা এটা বুঝতে পারছি না ইত্যাদি। আরবিতে তা বোঝাতে তারা রাইনা শব্দ ব্যবহার করত। কি বলতো? রাইনা। আসলে কি বলা দরকার ছিল? অনজুর না। কিন্তু তারা রাইনা কেন বলতো? রাইনা শব্দে একটা খারাপ অর্থ আছে, সেই খারাপ অর্থ তারা বিকৃত করত এবং সেই বিকৃত অর্থে এই শব্দটাকে ব্যবহার করত। আর তা হল রাইনা মানে আমাদের রাখাল অথবা বেকুফ। রাইনা মানে আমাদের রেয়ায়াত করো, আমাদের কথা খেয়াল করো। কিন্তু এর একটা অর্থ হয় রাইনা মানে কি? রাই মানে কি? রাই মানে কি আপনারা জানেন, একটা ভিসা আছে রাই গানাম, রাই মানে কি? রাখাল। তো ওরা সেই অর্থে ব্যবহার করত। আমাদের বাংলা এমন শব্দ অনেক আছে যে শব্দ এক ভালো অর্থেও হয়, খারাপ অর্থেও ব্যবহার হয়, কিন্তু তারা ব্যঙ্গ বিদ্রুপ করে খারাপ শব্দ ব্যবহার, শব্দটা অর্থ দুরকম হয় কিন্তু ভালো অর্থে ব্যবহার না করে তারা খারাপ অর্থে ব্যবহার করত। এই জন্যে আল্লাহ তারা কোরআনের আয়াত অবতীর্ণ করলেন যে যে শব্দে দ্ব্যর্থবোধক অর্থ আছে, ভালো মন্দ দুই আছে, আর ওরা মন্দ নিয়তে প্রয়োগ করছে, সুতরাং সেই রকম কোন শব্দ প্রয়োগ করো না নবীর জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। আল্লাহ তাআলা কোরআনের আয়াত অবতীর্ণ করে ইমানদারদেরকে সতর্ক করলেন, মুমিনদেরকে সতর্ক করলেন, মুমিনরা তোমরা রাইনা শব্দ বলো না, দৃষ্টি আকর্ষণের জন্য রাইনা বলো না, বরং অঞ্জুর না বলো। মানে কি? কিন্তু রাইনা শব্দে অন্য একটা খারাপ অর্থ আছে, এই জন্য যে শব্দে খারাপ অর্থ আছে সেই শব্দটা বর্জন করো, দিয়ে যাতে খারাপ অর্থ নেই সেই শব্দটা ব্যবহার করো। একটা উদাহরণ দিই বাংলাতে, আলিঙ্গন। আলিঙ্গন মানে কি? আলিঙ্গন করা আপনারা জানেন, আলিঙ্গন করা, এটার অন্য শব্দ কি বলা যায়? আলিঙ্গন করাটাকে অন্য শব্দে কি বলা যায়? কোলাকুলি করা, ঠিক না? কোলাকুলি করা। আর আরবিতে বলে মোয়ানাকা করা, মোয়ানাকা মানে গর্দানে গর্দান মিলানো। বলা হচ্ছে আলিঙ্গন মানে হচ্ছে, ওতে লিঙ্গ শব্দ আছে, আলিঙ্গন মানে লিঙ্গে লিঙ্গে মিলন যা স্বামী স্ত্রী ছাড়া সম্ভব না। এই জন্য মুসলমানদেরকে এই শব্দ স্বামী স্ত্রী ছাড়া অন্যের জন্য ব্যবহার করা বৈধ নয়। যদি বলা হয় বাদশাহ শাহ আলমের সঙ্গে আলিঙ্গন করলো, তো কথাটা খারাপ হবে, কিন্তু স্বামী স্ত্রী আলিঙ্গন সমস্যা নেই। এই শব্দ কোলাকুলি, অতএব আলিঙ্গন ব্যবহার না করে যদি কোলাকুলি ব্যবহার করেন, কোলাকুলি করলো, তাহলে সমস্যা নেই। আমাদেরকে সেই সব শব্দ থেকে দূরে থাকতে হবে যে শব্দের অর্থ খারাপ। অতএব খারাপ শব্দ আমরা ব্যবহার করব না। এমন কিছু কথা আছে আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ, সেই সমস্ত শব্দ ব্যবহার করা উচিত না। আমি আপনাদেরকে একটা একটা করে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা নিষেধ করলেন এমন শব্দ বলো না যে শব্দে খারাপ অর্থ আছে, বলাই বাহুল্য, আমাদেরকেও সেই নির্দেশ শুনে আমল করা জরুরি। এই শ্রেণীর কিছু শব্দ আপনাদেরকে শোনাচ্ছি। যেমন অনেকে বলে অমুকের দস্ত মুবারাকে, কোন উপহার দেওয়ার সময় বলা হয় অমুকের দস্ত মুবারাকে, মানে অমুকের মুবারক হাতে, দস্ত মানে হাত, মুবারক মানে মুবারক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আর কোন মানুষের হাত কি মুবারক হতে পারে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত ছাড়া অন্য কারো হাত মুবারক হতে পারে না। সুতরাং অন্য মানুষের জন্য উপহার দেওয়ার সময়ে আপনি একটা বই উপহার দিলেন, একজন লেখক একজনকে উপহার দিচ্ছে, সে বলছে অমুকের দস্ত মুবারাকে, তার মানে মুবারক হাতে, আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ছাড়া আর কারো হাত মুবারক হতে পারে না। এই জন্য অমুকের দস্ত মুবারাকে বলা ঠিক না, যাতে বরকত বোঝা যায় যে লোকটার মাঝে বরকত আছে। এই শব্দ এই শ্রেণীর যদি অর্থ ব্যবহার হয় বা হয়ে থাকে বা বোঝা হয়ে থাকে, তাহলে এমন শব্দ ব্যবহার না করে মুবারক বা বরকতময় মনে করার ইমানি যেহেতু ক্ষতি আছে, অন্য শব্দ ব্যবহার করতে হবে। আমরা জানি যে কেবল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ ও দেহাঙ্গই মুবারক ছিল, অন্য কারো নয়। কেবল তারই দেহের পবিত্র জিনিস দ্বারা বরকত অর্জন করা হতো, অন্য কারণ নয়। এ স্থলে নজরানা শব্দ ব্যবহারও ঠিক না, বলে অমককে নজরানা দিলাম। হ্যাঁ, নজরানা মানে কি? নজর থেকে, নজরানা নজর থেকে। তাহলে যদি নজরানা হয় নজর থেকে মানে মানব থেকে, তাহলে তাও ঠিক না। আর নজরানা যদি বলা হয় দৃষ্টি থেকে দেখার, মানে যেমন বউ দেখা, যেমন জামাই দেখা, নজরানা দেখলে অতএব দেখার জন্য একটু উপহার দেওয়া, এরকম শব্দে যেহেতু শিরকি মানে রয়েছে, অতএব এই শব্দ ব্যবহার করাও ঠিক না। এতে রয়েছে সুফি ও পীরবাদের গন্ধ। যেমন উৎসর্গ শব্দ ব্যবহার করাও ঠিক না, আমি এই বইটি অমুকের জন্য উৎসর্গ করলাম, উৎসর্গ শব্দে রয়েছে দেবদেবীর গন্ধ, দেবদেবীর উৎসর্গ করা, ওরা যে দেবদেবীর নামে উৎসর্গ করে, এই রকম কোন মানুষের জন্য উৎসর্গ করা, আমরা অন্তপক্ষে আল্লাহর জন্য উৎসর্গ করা, দিনের জন্য জীবন উৎসর্গ করা, এইরকম ব্যবহার করা আপত্তিকর। সুতরাং এক্ষেত্রে আমরা বলতে পারি কোরবানি করা, জীবন কোরবানি করো, আমাদের পরিভাষা আছে, আমাদেরও পরিভাষা আছে, সেই পরিভাষা ব্যবহার করা উচিত। ওই পরিভাষা ছেড়ে দিয়ে যে পরিভাষাতে শিরকি গন্ধ আছে বা দেবদেবীর গন্ধ আছে বা পীরবাদের গন্ধ আছে ইত্যাদি, তেমনি যে বললাম। নম্বর দুই, আলিঙ্গন শব্দ। আলিঙ্গন এ শব্দ কেবল স্বামী স্ত্রীর ক্ষেত্রে ব্যবহার্য, কারণ এর গভীর অর্থ হল লিঙ্গ পর্যন্ত কোলাকুলি, লিঙ্গে লিঙ্গে কোলাকুলি বা বুকিয়ে জড়ি ধরা। অতএব অন্যান্যদের ক্ষেত্রে এই শব্দ ব্যবহার করা বৈধ নয়। অন্যান্যদের ক্ষেত্রে যখন বলবে তখন কি বলতে হবে? কোলাকুলি করা, মোয়ানাকা করা, গর্দানে গর্দানে লাগানোর কথা আছে, বুকে বুক লাগাবার কথাও কিন্তু ইসলামে নেই। অনেকে দেখবেন সালাম মুসাফা করার পর কি করে, পেটে পেট লাগায়, বুকে বুক লাগায়, জড়িয়ে ধরে, তাই না? কিন্তু করতে হবে কি? মোয়ানাকা। মোয়ানাকা মানে অনুক, অনুক মানে কি? ঘাড়, ঘাড়ে ঘাড় লাগানো, এইভাবে গর্দানে গর্দান লাগানো। দেখেন সৌদিরা গালে গাল ঠেকায়, আসলে ওটা কি? মোয়ানাকা, তার মানে ঘাড়ে ঘাড় ঠেকাতে হবে, পেটে পেট না। অনেকে আবার মুখে দুর্গন্ধ লাগবে নাকি, এই জন্য মুখটাকে সরিয়ে নিয়ে পেটটাকে লাগিয়ে দেয়, না এরকমও উচিত না। শরীয়তের নিয়ম হল যে আপনি গর্দানে গর্দান লাগাবেন। বোঝা গেল যে আলিঙ্গন শব্দ ব্যবহার করা আমাদের জন্য উচিত না। নম্বর তিন শব্দ, স্ত্রী অনেক সময়ে মহিলা বলে আমার দেবর, আমার দেবর, আমার দেবর এসেছে, আমি দেবরের সঙ্গে গেছি, আমি দেবরের সঙ্গে থাকি, এইসব ইত্যাদি কথা বলে। দেবর মানে কি? দ্বিতীয় বর। কোন মুসলিম স্ত্রীর জন্য, কোন মুসলিম মহিলার জন্য বর কয়টা? একটা। তার জন্য দ্বিতীয় বর হতে পারে নাকি? মোটেই হতে পারে না। সুতরাং সে স্বামীর ভাইকে দ্বিতীয় স্বামী বা দ্বিতীয় বর বলতে পারে না। কোন মুসলিম মহিলার জন্য তার স্বামীর ছোট ভাইকে দেবর বা দেবর তথা দ্বিতীয় স্বামী বলা নিশ্চয়ই লজ্জাকর ব্যাপার। যদি কোন স্ত্রী বোঝে শব্দটা তাহলে বলবে না, কিন্তু পরিবেশের এমন অবস্থা যে তার সঙ্গে স্বামীর মতো ব্যবহার করা হয়, খালি মিলন হয় না, বাকি মজা খাসি, মজা ঠাট্টা ইত্যাদি খুব চলে, তাই না? দেওয়ার বলে, দেওয়ার ভাবি, কিন্তু এটা ইসলামী শরীয়তে নেই। ইসলামী শরীয়তে এমন নেই যে ভাবি তার দেবরকে এবং দেবর তার ভাবিকে ঠাট্টা ব্যঙ্গ বিদ্রুপ করবে, উপহাস করবে, গায়ে হাত দেবে, লষ্টি ফষ্টি করবে, এরকম আছে নাকি? না। সুতরাং ইসলামী পরিবেশে দেবর নেই। স্বামীর ভাই, স্বামীর ছোট ভাই কিংবা ছেলের চাচা এভাবেই তো বলতে পারে, কিন্তু আমার দেবর কথাটা বলা তার জন্য সত্যই লজ্জাকর। এবং একথা সত্যি জানি যে আমরা স্ত্রীদের জন্য দ্বিতীয় বর কেউই পছন্দ করবে না। হাসপাতালে একবার গেলাম, সেখানে এক মিস্ত্রি আমাকে বলছে সাদিক ইস্তাবগা সাদিক। তো আমি বললাম হাল লিল মারআতি সাদিক গায়র জাওজিহা, কোন মহিলার জন্য কি তার স্বামী ছাড়া অন্য কেউ সাদিক হতে পারে? না, কিদা কালাম, কিদা কেস, কিদা কালাম। সাদিক মানে হচ্ছে বন্ধু। তো একজন মহিলার জন্য তুমি আমাকে বন্ধু বলছো, একজন মহিলার জন্য তার স্বামী ছাড়া কেউ বন্ধু হতে পারে? অবশ্য আধুনিক পরিবেশে হতে পারে, স্বামী আছে বন্ধু, তারপর আরো আরো বন্ধু, অনেক বন্ধু হতে পারে, বা বিয়ের আগে বহু বন্ধু, ছেলে বন্ধু, মেয়েদের বন্ধু হতে পারে, এটা হচ্ছে আধুনিক পরিবেশে। মুসলিমদের হতে পারে না, কোন মুসলিম মহিলা বলতে পারে না যে অমক আমার বন্ধু, কোন ছেলের জন্য বলতে পারে না। তেমনি স্বামী হচ্ছে আসল বন্ধু। অতএব সাদিক এখানে যে মানে সাদিক মানে হচ্ছে বাইরের লোক, তাই না? এই বাইরের লোক হিসাবে সাদিক বলে। তো মেয়েও একজন পুরুষকে বলছে সাদিক যেহেতু সে বাইরের লোক। তো বললাম যে মহিলার জন্য তার স্বামী ছাড়া কেউ সাদিক না, কেউ বন্ধু না, অতএব এটা বলা উচিত না। কিন্তু কেউ খেয়াল করে না, ওই যে বলো না পড়ি, মানে ব্যবহার হয়ে গেছে, ব্যবহার করছে লোকে, এই জন্যেই মানুষ ব্যবহার করে। যাই হোক, মোট কথা হচ্ছে যে এমন শব্দ যে শব্দে সম্পর্কের মুশকিল আছে, সমস্যা আছে, সেরকম শব্দ ব্যবহার করা ঠিক না। নম্বর চার, প্রজন্ম। প্রজন্ম শব্দ বলে এই প্রজন্ম, এই জেনারেশন, এই প্রজন্ম, এই প্রজন্ম বলেন, শব্দটি প্রজনন থেকে উৎপত্তি। তাদের কাছে এ শব্দ মানুষের মতো সৃষ্টির সেরা জাতির বংশধরের জন্য ব্যবহার করা উচিত না। প্রজনন মানে কি? জন্মানো। এই জন্য মানুষের জন্য এটা শোভনীয় না। কিন্তু প্রচলিত হয়ে গেছে, এই প্রজন্মের ছেলেরা কথা মানতে চায় না, আধুনিক প্রজন্মের ছেলেরা দিন মানতে চায় না, বা মানুষ ব্যবহার করে থাকে। কিন্তু প্রজন্ম শব্দটার মধ্যে ওই যে প্রজনন, প্রজনন মানে কি? জন্মানো। তো জন্মানো মানুষের জন্য হতে পারে না, গরু বাছুরের জন্য জন্মানো হতে পারে, তাই না? গরু যেমন বাছুর বাছুরের জন্য প্রজনন শক্তি ব্যবহার করা হয়, প্রজনন পদ্ধতি ব্যবহার করা হয়, সেটা গরু ছাগলের জন্য চলবে, ইঞ্জেকশন দিয়ে প্রজনন। কিন্তু মানুষের জন্য, একটা সভ্য জাতির জন্য এই শব্দ ব্যবহার করা বলেন, অনেকেই বলেন, উচিত না। নম্বর পাঁচ, হন্যা, হন্যে বা হন্যে হয়ে খোঁজা বলে না, হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছি আমি তোমাকে, হন্যে হয়ে খুঁজেছি কোথাও পাইনি। হন্যে হয়ে খোঁজা মানে কি? হন্যে হয়ে খোঁজা যদি আপনি মানেটা বোঝেন, তাহলে আপনি নিজে লজ্জা করবেন। মারবার বা আক্রমণ করবার জন্য ক্ষিপ্তভাবে ইতস্তত ধাপমান, কোন কিছুর জন্য ব্যাকুলভাবে চেষ্টাযুক্ত ব্যক্তিকে বুঝাতে শব্দ ব্যবহার করা হয়। অথচ শব্দটির গভীর অর্থ অশ্লীল, যে আমি অমুক লোকটাকে হন্যে হয়ে খুঁজেছি। হন্যে হয়ে মানে লোকটা হন্যে হয়ে গেলাম, আমি খুঁজে খুঁজে হন্যে হয়ে গেলাম, হয়রান বলে না, হয়রান বলে, আবার সেই সঙ্গে হন্যে হয়ে খুঁজছি। হন্যে হওয়ার মানেটা কি? এর গভীর অর্থ অশ্লীল। কুকুর যখন কুকুরির পিছনে যৌন খোদা নিবৃত্তির উদ্দেশ্যে দৌড় দেয়, দেখেছেন কুকুরদের একটা সময় আছে, সেই সময়ে কুকুররা ক্ষিপ্ত হয়ে ওঠে। তো কুকুর যখন কুকুরি খোঁজে যৌন মিলনের উদ্দেশ্যে দৌড় দেয়, এবং কুকুরি খেলার চলে হোক অথবা ধরা না দেওয়ার উদ্দেশ্যে হোক দৌড়াতে থাকে, অথবা কুকুরি কোথাও লুকিয়ে আছে, কুকুর এদিক ওদিক দৌড়াচ্ছে, খুঁজে পাচ্ছে না, খুঁজতে খুঁজতে হয়রান হয়ে পড়েছে, কুকুরের এই অবস্থাকে হন্যা বা হন্যে হওয়া বলা হয়। এই সম্পর্ক থাকার ফলে মানুষের জন্য হন্যে হওয়া ঠিক না, কারণ মানুষ তো কুকুরের মতো হতে পারে না। এই জন্যই বলছেন যে হন্যে হয়ে খোঁজা বলা ঠিক না। কিন্তু যারা বলে তারা হয়তো মানে বোঝে না, এই জন্যই বলে। তবু বোঝার পর এক শব্দ ব্যবহার করা ঠিক না। হয়রান হয়ে খোঁজা বা ক্লান্ত হয়ে খোঁজা, এখানে শব্দ ব্যবহার করা উচিত। নম্বর ৬, অনেকে বলে কি বলবো, আমাদের বড় দৈব হুজুর, দৈব বলে না, আমাদের বড় দৈব, বিপদ, বিপদের অর্থে কি বলা হয়? দৈব। তারপরে দৈব, দৈবক্রমে, দৈব গতিতে, দৈব ঘটনা, দৈব দুর্বিপাক, দৈব দোষ, দৈব বশত, দৈব যোগে, দৈবত, দৈবাতক্রমে, দৈবাদেশ, দৈবাধীন, দৈবাত্ম, দৈব বাণী, এই যে দৈব দৈব দৈব যে শব্দ আছে, এই শব্দ মুসলিমদের নয়। কেন বলুন তো? যেহেতু দৈব শব্দ এসছে কোথেকে, দেব শব্দ থেকে, দেব থেকে এসেছে দৈব, মানে দেব সম্বন্ধীয়। তাহলে দৈব হচ্ছে দেব, দেবের তরফ থেকে বিপদ। আপনাদের কোন দেব আছে নাকি মুসলমানদের? মুসলমানদের কোন এরকম বিপদ আপদ ঝড় ঝামেলা কি দেবের তরফ থেকে আসে? আসে আল্লাহর তরফ থেকে। সুতরাং আপনি কেন দৈব শব্দ ব্যবহার করবেন? অতএব দৈব শব্দ ব্যবহার করা ঠিক না। এই যে আমরা দৈব, দৈবিপাক, দৈবক্রমে ইত্যাদি ব্যবহার করি, এগুলো উচিত না। মুসলমানদের এই শব্দ ব্যবহার করা উচিত না। যারা মুসলিম লেখক তাদের জন্য এই শব্দ ব্যবহার করা উচিত না। তারা বলবে বিপদ, মুসিবত, আপদ ইত্যাদি বলতে পারে, কিন্তু দৈব, দৈব বা দৈব কি বলে, দৈব ঘটনা, দৈব দুর্বিপাক, এইসব বলা উচিত না। নম্বর সাত, দেখবেন অনেক লোকে বলে থাকে বিশ্ব ব্রহ্মাণ্ড, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিককে আল্লাহ, বিশ্ব ব্রহ্মাণ্ড বলে। ব্রহ্মাণ্ড মানে কি? ব্রহ্মাণ্ড ব্রহ্মের অণ্ড, অণ্ড মানে আন্ডা, আর ব্রহ্ম মানে কে, ওদের বুঝতে পারছেন, দেব, ব্রহ্ম, তার মানে ওরা যাকে ভগবান বলে তার অণ্ড। এখন তো আর তার অণ্ড, অণ্ডকোষ নাকি আন্ডা, ডিম, সেটা দুরকম অর্থ বুঝাতে পারি, কিন্তু আমরা মুসলমান হিসাবে ব্রহ্মাণ্ড বলতে পারি না। বুঝতে পারলেন? যেমন আমরা আগেই আপনাদেরকে বলেছি যে শব্দ দেবের সঙ্গে সম্পর্ক করা হয়, বড় দাকে কি বলে? রাম দা। ওই যে আকাশে এইভাবে সাতরঙ্গা যে কি বলে রংধনুটাকে কি বলা হয়? রামধনু। হ্যাঁ, আরবিতে বলে কাউসে কুজাহ, এটাও দেখেন শিরক, কাউসে কুজাহ নয়। যেমন ওরা বলেছে রামধনু, এরা বলছে কাউসে কুজাহ, দুটোই বলা ঠিক না। যেহেতু হচ্ছে আল্লাহর সৃষ্টি, এটা হচ্ছে আল্লাহর সৃষ্টি। বড় বড় ঝিঙ্গাকে কি বলা হয়? রাম ঝিঙ্গা। বড় বড় ছাগলকে কি বলা হয়? রাম ছাগল। বলে না, বলে না। এই যে রামের সঙ্গে সম্পর্কিত করা, এগুলো মুসলমানদের হতে পারে না, কিন্তু বাংলায় ব্যবহার হয়েছে। হ্যাঁ, না বাছাই করে, না যাচাই করে, না বুঝে তারা ব্যবহার করছে। যেমন লক্ষ্মী ঠকি, লক্ষ্মী, হ্যাঁ, মা লক্ষ্মীর মতো বউ, লক্ষ্মীর মতো বউ, লক্ষ্মী আমার, যাও তো, এই লক্ষ্মী নষ্ট করতে হয় না রে, লক্ষ্মী ফেলতে হয় না, হাতের লক্ষ্মী পায়ে করে ঠেলে দিলি। মুসলমানরা কত লক্ষ্মী শব্দ ব্যবহার করে, কিন্তু না জেনে ব্যবহার করে, কিন্তু ওদের শব্দ বাঙালি বাঙালি থেকে থেকে হয়ে গেছে। তো এখন আপনারা অফিস, আপনারা বুঝতেই পারছেন, কাকা কাকি বলে, দাদা বলে, তারপরে দিদি বলে, ওদের পরিবেশ থেকে থেকে এটাকে পছন্দ করেছে যে হ্যাঁ এগুলো ভালো। কিন্তু মুসলমানে যে শব্দ আছে, দাদাকে কি বলা হয়? বড় ভাই, দিদিকে বড় বোন, এসব না বলে, কাকা কাকি চাচা চাচি না বলে, কাকা কাকি বলে, ওদের শব্দগুলোকে পছন্দ করে। সুতরাং পানি না বলে জল বলে, এগুলো কি? এগুলো হীনম্মন্যতার পরিচয়। মুসলমান হিসাবে মুসলমানের শব্দ প্রয়োগ না করে ওদের পরিবেশে থাকতে থাকতে ওদের শব্দ ব্যবহার করা হয়। এগুলো আমি বলছি না সাম্প্রদায়িক কথা, আমি বলছি যে যে জিনিস বলাতে ক্ষতি আছে সে জিনিস আপনি বলবেন না। ছাগলকে যদি রামের সঙ্গে সম্পর্ক করেন, সেটা আল্লাহর জিনিস, সেটা রামের সঙ্গে সম্পর্ক শিরিক হবে না? বড় বড় ঝিঙ্গে হয়েছে, রাম ঝিঙ্গে, হ্যাঁ, কেন রামের ঝিঙ্গে কেন হলো? রামের ধুনু কেন হবে? আল্লাহ, আল্লাহর ধনু, আল্লাহর সৃষ্টি এটা, অতএব আল্লাহর সঙ্গে সম্পৃক্ত করো, আর না হয় যা বলে রংধনু বলো, রঙের ধনু, ঠিক আছে, বড় ছাগল সমস্যা নাই, জাতের ছাগল, হ্যাঁ, বড় দা, দা না বলে রাম দা। বুঝতে পারছেন? এই সমস্ত শব্দগুলোর মধ্যে শিরকি গন্ধ আছে, এই জন্য বর্জন করা উচিত। তেমনি দৈব, দৈব দৈবক্রমে, দৈব গতিতে, দৈব ঘটনা, দৈব দোষ ইত্যাদি আমাদের বলা ঠিক না। আর তেমনি ব্রহ্মাণ্ড, ব্রহ্মের অণ্ড বলা আমাদের জন্য ঠিক না। বিশ্বজাহান আমরা বলবো বিশ্বজাহান, তেমনি বিশ্ব ব্রহ্মাণ্ড বলা আমাদের জন্য উচিত হবে না, যেহেতু ব্রহ্ম আমাদের নয়। বিশ্ব ব্রহ্মের অণ্ডের বিচির মতো দেখতে বলে, গোল না, পৃথিবীটা কেমন গোল, বিশ্ব ব্রহ্মের অণ্ডের বিচির মতো দেখতে বলে তাকে বিশ্ব ব্রহ্মাণ্ড বলা হয়। অতএব কোন মুসলিম এই উপমায় বিশ্বাসী হতে পারে না, কারণ সে জানে বিশ্বজাহান কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি, তাই এ শব্দ সে ব্যবহার করতে পারে না। নম্বর আট, যক্ষের ধন, কেউ মানে এমন ধন পেয়েছে যে মানে বিনা মেহনতে পেয়েছে, যক্ষের ধন পেয়েছে। হ্যাঁ, এক ধর্মের লোকেদের মতে যক্ষ হল ভূগর্ভে পতিত অর্থরাশির রক্ষক প্রেতজনী। যক্ষ কাকে বলে? যক্ষ কাকে বলে? যে আমাদের বলে না জিনের, আমরা বলি জিন। অনেকে বলে যে মাটিতে পোতা থাকে সোনা দানা, তাতে কি থাকে? সাপ আগলে থাকে, বলে জিন আগলে থাকে, আর ওরা বলে যক্ষ, ওরা জিনটাকেই যক্ষ বলে। তা ওরা যখন বলে যক্ষ যে ভূগর্ভে পতিত অর্থরাশির রক্ষক প্রেতজনী, কিন্তু মুসলিম জানে ও মানে যে উক্ত ধনরাশির রক্ষক হলেন মহান আল্লাহ, অতএব যক্ষ স্বীকার করে নিয়ে তার জন্য এ শব্দ ব্যবহার বৈধ নয়। কিংবা জিনের কথা বলতে পারেন, আপনি যক্ষ যক্ষ বলতে পারেন না, যক্ষের ধন বলতে পারেন না। নম্বর নয়, ওই একটু আগে বলছিলাম লক্ষ্মী, লক্ষ্মী মা, লক্ষ্মী সোনা, লক্ষ্মী মেয়ে, লক্ষ্মী ছেলে, লক্ষ্মীটি, লক্ষ্মী ছাড়া প্রভৃতি। বিষ্ণু পত্নী, লক্ষ্মীকে বিষ্ণু পত্নী এবং ধনসম্পদ ও সৌভাগ্যের অধিষ্ঠাত্রী দেবীর সাথে উপমা ও তুলনা করে সম্বন্ধ জুড়ে গঠিত শব্দ কোন মুসলিম ব্যবহার করতে পারে না, কারণ এতে কি আছে? শিরক। ধনের আমাদের কি আলাদা কোন দেবতা আছে বা আলাদা কোন আল্লাহ আছে? আমাদের আল্লাহ তো একটাই, যিনি আমাদের বিদ্যার প্রভু, যিনি আমাদের ধনের প্রভু, যিনি আমাদের মানের প্রভু, যিনি আমাদের লোহার প্রভু, যিনি আমাদের মাটির প্রভু, সব একই। কিন্তু ওদের এক একটা ডিপার্টমেন্ট আছে, এক একটা ভাগ আছে। বিদ্যার দেবী আলাদা, ধনের দেবী আলাদা, এর দেবী আলাদা, ওর দেব আলাদা, আমাদের সেরকম নেই। সুতরাং আমরাই শব্দগুলো ব্যবহার করব কেন? বাঙালির ঘরে ঘরে, বাঙালির মুখে মুখে, বাঙালির লেখাতে, বাঙালির বইয়ে এসব শব্দ ব্যবহার হয়ে থাকে যা মুসলিমদেরকে বর্জন করা উচিত, কারণ এগুলো হচ্ছে কি? শিরকি শব্দ। অতএব লক্ষ্মী, মা লক্ষ্মী, লক্ষ্মীর মতো বউ, হ্যাঁ বিটি, লক্ষ্মীর মতো এসব বলা ঠিক না। নম্বর 10, মধ্যযুগীয় বর্বরতা। অনেকে, অনেক মুসলমান লেখক মধ্যযুগীয় বর্বরতা বা লোকে বলে থাকে মধ্যযুগীয় বর্বরতা, বাবা রে মধ্যযুগীয়, মধ্যযুগীয় কাকে বলে? এ বর্বরতা কার নাম? মধ্যযুগ বলতে ইসলামী যুগকে বুঝালে কোন মুসলিম তা মেনে নিতে পারে না। কোন মুসলমান দেখবেন পর্দার জন্য বলে বোরকা পরছে, মধ্যযুগীয় বর্বরতা। পর্দা প্রথা হচ্ছে মধ্যযুগীয় বর্বরতা। কিন্তু মুসলমান এই কথা বলতে পারবে? মুসলমানদের কোন ইসলামী আচরণ বর্বরতা নয়, বোরকা পরা বর্বরতা নয়, মহিলাকে বোরকা পরানো বর্বরতা নয়, ইজ্জত রক্ষা করার জন্য একটা আবরণ। এই আবরণকে যারা বর্বরতা বলে তারা নিজেরাই বর্বর, নিজেরাই বর্বর। তারা বোঝে না যে মহিলা যদি ব্যবহার না করে তাহলে কোন বর্বরতার শিকার হতে পারে। ইসলামে তো জাহিলি যুগের বর্বরতার অন্ধকার দূর করে স্বর্ণ যুগের আলো এনেছে, দাসত্বের শৃঙ্খল ছিন্ন করে স্বাধীনতার বাণী শুনিয়েছে। অতএব তার যুগ কেন বর্বরতার যুগ হবে? কতক মানুষের আমল দেখে ইসলাম কেমন তা বিচার করা যায় না, বরং মানুষ ইসলাম না মানলে বর্বর হওয়া স্বাভাবিক। ইসলাম না মানলেই মানুষ বর্বর হবে। বলা বাহুল্য, ইসলাম আগমনের পর পূর্বযুগই হল বর্বরতার যুগ। এই কথার খেয়াল রেখে এ শব্দের প্রয়োগ হওয়া উচিত। নচেত মুসলমানদেরকে খেয়াল করে, মুসলমানই স্বর্ণযুগকে খেয়াল করে যদি কেউ বলে মধ্যযুগীয় প্রথা, মধ্যযুগীয় বর্বরতা, তাহলে নিশ্চয়ই কুফরি, এটা হচ্ছে কুফরি এবং সে কাফের হয়ে যাবে। ইসলামের পূর্বে যে যুগ ছিল জাহেলি যুগ, সেটাকে বলতে পারে মধ্যযুগীয় বর্বরতা। কিংবা খ্রিস্টানদের আমলে যখন বিজ্ঞান এলো, বিজ্ঞান আসার আগের যুগটাকে মধ্যযুগীয় বর্বরতা বলা হয়। যখন বিজ্ঞান একটা প্রমাণ করছে আর পাদ্রীরা পুরোহিতরা বলছে না এটা হতে পারে না, অস্বীকার করছে, বিজ্ঞান অস্বীকার করছে, বরং অনেক বিজ্ঞানীকে শাস্তি দেওয়া হয়েছে এই জন্য, তখন সেই বর্বরতার ব্যবহারকে বর্বরতা বললে আমাদের আপত্তি নেই। কিন্তু মুসলিমকে খেয়াল করে বা মুসলিম ইসলামের স্বর্ণযুগকে যদি কেউ খেয়াল করে বলে 1400 বছরের পুরনো মধ্যযুগীয় বর্বরতা, যদি কেউ ভুল অর্থে ব্যবহার করে আমরা সেটা মেনে নিতে পারি না। লীলা, লীলা খেলা, 11 নম্বর, লীলা, লীলা খেলা, এই লীলা আল্লাহর লীলা বড় ভার ভাই বোঝা বড় দায়, আল্লাহর লীলা খেলা বোঝা বড় দায়। একটা হয়েছে আপনার এমন হলো যে বিপদ থেকে বাঁচলেন অথবা বিপদ এলো তখন বলে আল্লাহর লীলা খেলা, আল্লাহর লীলা খেলা হয়। লীলা খেলা কার হয়? কৃষ্ণের লীলা হয়, দেব দেবীর লীলা খেলা হয়, আল্লাহর লীলা খেলা হয় না। বরং আল্লাহর সমস্ত কাজ হিকমতে ভরপুর, যাতে হিকমত নেই সেটা হচ্ছে খেলা। ওমা খালাকনা সামাআ ওয়াল আরদা ওমা বাইনাহুমা, নাও ওমা খালাকনা সামাওয়াতি ওয়াল আরদা ওমা বাইনাহুমা লাইবিন, মা খালাকনা হুমা ইল্লা বিল হক। আল্লাহ তাআলা খেলার ছলে কোনো কিছু সৃষ্টি করেননি, বরং সব হকের সাথে, তার প্রত্যেক কাজে হিকমত আছে। এমন কি যে পাপ কাজগুলো ঘটছে তাতেও হিকমত আছে। শয়তান মানুষের পিছনে লাগিয়ে দেওয়া হয়েছে, শয়তানকে, সেই শয়তান সৃষ্টি করার পিছনেও হিকমত আছে। সাপ, বাঘ, যে মানুষের শত্রু, মানুষকে ধ্বংস করে, মানুষকে খেয়ে ফেলে, মানুষকে হত্যা করে, তার সৃষ্টির পেছনেও আল্লাহর হিকমত আছে। হিকমত ছাড়া আল্লাহর কোনো কাজ নেই। অতএব সেই হিকমত আমরা বুঝতে পারি আর না পারি, জানতে হবে যে হিকমত অবশ্যই আছে। অতএব লীলা খেলা বলা, আল্লাহর লীলা, আল্লাহর লীলা বলা, আল্লাহর লীলা বোঝা যায় ইত্যাদি অনেকে চিঠিতে লিখে অনেকে কথায় বলে, এই কথা বলা বৈধ নয়, বরং একদম হারাম, কুফরি। তকদির বা ভাগ্যের কোন লীলা নেই, সবই হিকমতময় এবং তকদিরের লীলা ভাই, তকদিরের খেলা বলে না তকদিরের খেলা। তেমনি অনেকে আবার প্রকৃতির যে বলে প্রকৃতির তাণ্ডব, প্রকৃতির লীলা, ঝড় হয়ে সব ঘরবাড়ি ভেঙে দিয়ে গেল বলে বারে প্রকৃতির তাণ্ডব, প্রকৃতির লীলা, প্রকৃতির খেলা, আরে এসব বলতে হয় না। এসব খেলা বলতে প্রকৃতি মানে কে? আল্লাহ হচ্ছে প্রকৃতির নিয়মের নিয়ামক। এটা ইনডাইরেক্ট ভাবে আল্লাহকে, পরোক্ষ ভাবে আল্লাহকে কি করা হয়, এই এর ভিতরে ইঙ্গিত করা হয় এবং গালি দেওয়া হয়। সুতরাং এ বলা, এসব শব্দ আমাদের ব্যবহার করা উচিত না। তাছাড়া লীলা হল দেবতাদের প্রমোদ ও যৌন কেলি, মুসলিমদের সে লীলা ব্যবহার করা বৈধ নয়, আর মুসলিমদের এরকম লীলা বা যৌন কেলি কারো হয়নি। দেখবেন অনেক সময়ে, অনেক সময়ে আপনি হয়তো বাজারে মাল নিয়ে গেলেন, বলে আজকে খেজুর নিয়ে গেলাম হুজুর, বাজারে এত চাহিদা যে একদম হরিলুট হয়ে গেল, বলে না হরিলুট কি মুসলমানদের কি হরি আছে নাকি? হরির উপরে হরি, হরি শোভা পায়, হরিকে দেখিয়া হরি, হরিতে লোকায়, হ্যাঁ মুসলমানদের হরি আছে নাকি? মুসলমানদের হরি নেই, যাদের হরি আছে তারা হরি বলবে, কিন্তু মুসলমানরা কেন হরি বলবে? মুসলমানরা কেন হরি বলবে? হরিলুট হয়ে গেল। অতএব এই শব্দ মুসলমানদের ব্যবহার করা উচিত নয়, বৈধ নয়। নম্বর ১৩, ও অমক পার্টি পাস করেছে, জানো দেশে এখন হত্যাযজ্ঞ চালাচ্ছে, বিরোধীদের হত্যাযজ্ঞ চালাচ্ছে। যজ্ঞ, যজ্ঞ শব্দটা কি? যজ্ঞ জানেন কা? ওদের একটা নির্দিষ্ট অনুষ্ঠান আছে যাকে যজ্ঞ বলা হয়। যজ্ঞ হল দেবতার উদ্দেশ্যে দ্রব্য ত্যাগের অনুষ্ঠান। যজ্ঞ কাকে বলে? যজ্ঞ দেবতার উদ্দেশ্যে দ্রব্য ত্যাগের অনুষ্ঠান। হত্যাকাণ্ডকে হত্যাযজ্ঞ বললে দৈব শব্দ ব্যবহার করা হয়। অতএব মুসলমানদের জন্য দৈব কি বলে আপনার, হত্যাযজ্ঞ বলা ঠিক না। যজ্ঞ এক হচ্ছে যজ্ঞ, যজ্ঞ তো আলাদা ও শব্দ না, যজ্ঞ যজ্ঞ, হ্যাঁ হত্যাযজ্ঞ, যজ্ঞ হচ্ছে ওদের যারা দেবতার উদ্দেশ্যে কি করে, দ্রব্য ত্যাগ করে। আমাদের মুসলমানদের মধ্যে কারো যজ্ঞ হয় না, অতএব আমাদের এই শব্দ ব্যবহার করা উচিত না। অনেকে বলে মাশাআল্লাহ ছেলেটা গরিব ছিল গো, বড় মেহনতি ছেলেটা, বড় মেহনতি, অনেক জায়গায় কাজ করে ছেলেটা অনেক বড় লোক হয়েছে। কথায় বলে কষ্ট করলে কেষ্ট মিলে, বলে না, বলে না কষ্ট করলে কেষ্ট মিলে মানে কি? এ হচ্ছে অর্থ, এই অর্থে ব্যবহার করে, পরিশ্রম করলে টাকা হয়, কিন্তু কষ্ট করলে কেষ্ট মিলে আসল অর্থ কি? কৃষ্ণ মেলে। কষ্ট করলে কেষ্ট মানে হচ্ছে কেষ্ট ঠাকুর কৃষ্ণ, তার মানে যে কষ্ট করবে সে ভগবানকে পাবে, বুঝতে পারলেন? যে কষ্ট করবে সে কৃষ্ণকে পাবে। আমাদের কেউ কৃষ্ণ পাওয়ার আশায় আছেন নাকি? কেউ কৃষ্ণকে চান পেতে, কেষ্টকে পেতে চান? তাহলে কেন আপনারা বলেন যে কষ্ট করলে কেষ্ট মেলে? এ শব্দ মুসলমানদের প্রয়োগ করা বৈধ নয়। কেষ্ট মানে কৃষ্ণ, অর্থাৎ মুসলিমদের তা মিলার প্রশ্নই আসে না। তারা কোনদিন কৃষ্ণকে চায় না, তারা কাকে চায়? আল্লাহকে চায়, আল্লাহ সন্তুষ্টি চায়। এসে নিয়ে আপত্তিকর আরো শব্দ বলি, যেমন মন্নন্তর, জলাঞ্জলি, ঘৃতাঞ্জলি, পুষ্পাঞ্জলি, অঞ্জলি, অঞ্জলি, হ্যাঁ আপনারা দেখেছেন সব অঞ্জলি দেওয়া, ওদের দেবতার সামনে অঞ্জলি দেয়, সূর্যের সামনে অঞ্জলি দেয়, এগুলো হচ্ছে কি? জলাঞ্জলি দেওয়া। বলে আমি এত মেহনত করলাম, সমস্ত মেহনত জলাঞ্জলি গেল, তাই না? অঞ্জলি দিয়ে শব্দ ব্যবহার করা মুসলিমদের জন্য বৈধ না। তাহলে কি বললাম? জলাঞ্জলি, ঘৃতাঞ্জলি, পুষ্পাঞ্জলি, কৃতাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি, শ্রদ্ধার্ঘ। অর্ঘ মানে কি? অর্ঘ মানে পূজা, অর্ঘ মানে পূজা, অ ঘয়রেব জয়ফলা, অর্ঘ মানে হচ্ছে পূজা। শ্রদ্ধার্ঘ, আমি আপনাকে শ্রদ্ধা করি, অতএব আমি আপনাকে শ্রদ্ধার্ঘ দিলাম, বলে শ্রদ্ধার্ঘ নিবেদন করল। কেউ মারা গেলে তার জন্য দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করে শ্রদ্ধার্ঘ নিবেদন করল, শ্রদ্ধের পূজা নিবেদন করল। তাহলে মুসলমান হয়ে আপনি পূজা নিবেদন করছেন, হাই হাই, না জেনে আপনি পূজা শব্দ ব্যবহার করছেন, অথচ সেটা হচ্ছে শিরিক। শুদ্ধার্ঘ বলা জায়েজ না। এই এই শ্রেণীর কথা স্নাতক, বিদ্যাপীঠ, আচার্য, বর্ণতালু, এই যে বর্ণ বর্ণাণ্ড, বর্ণতালু বলে না এখানে, এখানে আছে ছেলেদের বলে বর্ণতালুতে তেল দাও। কেন বর্ণ কেন বলবো? যেমন বললাম রাম দা, রাম ছাগল, হ্যাঁ রাম ভেড়া, এই যে রাম রাম বলে যেমন বর্ণ বর্ণ বলে বর্ণাণ্ড বলা হবে না, বর্ণের অণ্ড, তেমনি বর্ণতালু। এখানে মাথায় এক জায়গায় খাল আছে, দেখবেন ছোট বাচ্চাদের সেটা ওঠানামা করে, বলে ওটা বর্ণতালু, বলে না বলে না, কেন তালু তো বা বর্ণতালু কেন, মাথায় তালু বললেই হবে। কিন্তু ওরা বর্ণের সঙ্গে সম্পৃক্ত করলে বলে ব্রাহ্ম মুহূর্ত, আহুতি, কেষ্টু বিষ্টু ইত্যাদি, এইসব শব্দ হচ্ছে মুসলমানদের বিরোধী বা মানে বিদেশি, কি বিদেশি বলছি, বিজাতীয় শব্দ, সেই শব্দগুলো আমাদের ব্যবহার করা উচিত না। মুসলিমরা এমন কথা বলে যাতে অনেক সময় তাতে কাফের হতে হয়, এই শ্রেণীর আরো কথা আছে, যেমন আল্লাহর বিচার নেই, আল্লাহ বিচার নেই, ওর ব্যবসাটা তত্তর করে কেমন সুন্দর, হ্যাঁ বড় লোক হয়ে গেল, আমি একই কাজ করছি, অথচ ওর ছেলেগুলো সব বাঁচলো, আমার ছেলেগুলো মারা গেল, ওর ছাগলগুলো বাঁচলো, আমার ছাগলগুলো মারা গেল, ওর গরুগুলো বাঁচলো, আমার গরুগুলো মারা গেল, আল্লাহর বিচার নেই, তাই আমার প্রতি এই অবিচার। আল্লাহর মানুষের ডাক শুনলে কি আমার এই অবস্থা হয়? কত ডাকলাম, কত দোয়া করলাম, নিয়ে শেষকালে নিরাশ হয়ে বলে কি আল্লাহ মানুষের ডাক শুনলে কি আমার এই অবস্থা হয়? অনেকেই নিরাশ হয়ে বলে, ওই যে বললাম না আগে বলেছিলাম যে অনেকে বলে কি বলবো, খোদাকে ধন দিয়েছে গাধাকে, আল্লাহর প্রতি আক্ষেপ করে, চিন্তা করতে পারেন আল্লাহর প্রতি কোনো অভিযোগ আছে না, আল্লাহর প্রতি কোনো আক্ষেপ করা যায়? কিন্তু অনেক শ্রেণী, অনেক মানুষ আছে যারা এই শ্রেণীর কথা বলে নিজেদের ইমান নষ্ট করে। ও তুমি যা বলছো, স্বয়ং আল্লাহ এসে বললেও আমি বিশ্বাস করব না, বলে না বলে না, হ্যাঁ মানে কথাটা এত অবিশ্বাস্য যে স্বয়ং আল্লাহ এসেও বলে তাও বিশ্বাস করব না। কিন্তু কত বড় একটা সর্বনাশী কথা বললো যে আল্লাহর কথাও বিশ্বাস করবে না, এখান থেকে সে কাফের হয়ে যাবে, আল্লাহুল মুস্তাআন। তারপরে বলে আমি এত, আমি সব সময় কষ্ট পাই, যখন তখন আমি অসুস্থ, আমার রোগবালা, আমি কোনো সময় ভালো থাকি না, আমি আল্লাহ চক্ষুশূল, আমি আল্লাহ চক্ষুশূল। দেখছেন এই শ্রেণীর কথা, চক্ষুশূল মানে তো বুঝেন যে চোখের বালি যাকে বলে আর কি, এই শ্রেণীর কথা বলা ঠিক না। টাকাই সবকিছু, টাকাই সবকিছু, টাকা দিলে ফেরেস্তাও উল্টা লিখে, তার মানে আপনি টাকা দেন, ঘুষ দেন, আপনার লেখা পাল্টে যাবে, আপনার তকদির পাল্টে যাবে, ফেরেস্তাকেও টাকা দিলে ফেরেস্তা আপনার তকদিরটা ভালো করে, ফেরেস্তাকে কি ঘুষ দেওয়া যায় নাকি? কিন্তু মানুষ মানে মানুষের জন্যই প্রয়োগ করে, আরে টাকা হচ্ছে সবকিছু, টাকা গুঁজে দে তোর সার্টিফিকেট, তোর এক নম্বর, আপনি শুনেছেন জানেন যে সার্টিফিকেট কি কর নকল করা যায়, সেই সার্টিফিকেটে আপনার নম্বর ভালো করা যায়, টাকা দিলেই, ঘুষ দিলেই আপনার সার্টিফিকেট ভালো হয়ে যাবে। এরকম অনেক কাজ আছে, অনেক জিনিস আছে, আপনার জমি হচ্ছে না, সেই জমিটা আপনার নামে লিখিয়ে দেওয়া হবে টাকা দিয়ে, হবে না হবে না, বহু রকমের কারচুপি করা যাবে, জালিয়াতি করা যাবে, কিসের জন্য? টাকার জন্য। তো এই বলতে বলতে বোঝাতে গিয়ে বলে কি যে টাকা দিলে ফেরেস্তা উল্টো লিখে, কিন্তু ফেরেস্তার জন্য এই কথা বলা যে উচিত নয় সেটাও বোঝে না, এ হচ্ছে কুফরি কথা। তোমার চাইতে বেশি অন্য কাউকে ভালোবাসি না, তোমার চাইতে বেশি অন্য কাউকেও ভালোবাসি না, এমনকি আমার সৃষ্টিকর্তাকেও নয়। এই শ্রেণীর ডায়লগ আপনারা শুনে থাকবেন, আমি তোমাকে এত ভালোবাসি যে সেই ভালোবাসা আমি সৃষ্টিকর্তাকেও বাসি না। এই শ্রেণীর কথা বলে কি হয়? কুফরি, কুফরি হয়ে যাবে, কারণ সৃষ্টিকর্তা মহান আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে, তাই না? এমনকি মহান আল্লাহর নবীকেও সেরকম ভালোবাসা যাবে না, সবচেয়ে বেশি ভালোবাসা প্রাপ্যকে আল্লাহ, তারপর মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সারা বিশ্বে সব থেকে সমস্ত মানুষ, নিজের আত্মীয় পরিজন, স্ত্রী, ধন সন্তান থেকে তাকে বেশি না, ভালো না বাসলে মোমেন হওয়া যায় না। আর আপনি কি বলছেন? আমি তোমাকে এত ভালোবাসি এমনকি আমার সৃষ্টিকর্তাকে তত ভালোবাসি না। ভালোবাসার চিরন্তন নেই বাণী, হ্যাঁ আমি আপনি রাখলেন তাকে সন্তুষ্ট করার জন্য, হয়তো বা একটা মহিলা, একটা মহিলাকে, একটা মেয়েকে সন্তুষ্ট করার জন্য, কিন্তু সর্বনাশ করলেন কার সাথে? হ্যাঁ আল্লাহর সাথে সম্পর্ককে সর্বনাশ করলেন, নাউজুবিল্লাহি মিন জালিক। আল্লাহ আমাদের এবং আপনাদের ইমানের হেফাজত করুন, আমিন। পরিশেষে আসুন আমরা আল্লাহর এই বাণী স্মরণ করি, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। তোমরা সকলেই আল্লাহর নিকট তওবা করো হে মুমিনগণ, যাতে তোমরা সফল কাম হতে পারো। অতএব যে আমরা যে যা বলি সব আমরা বেছে বেছে বেছে বেছে এই সমস্ত শব্দ এই সমস্ত কথা যেন বাদ দিই। আজ এই পর্যন্ত আমাদের জিভে জাত আপদ সম্পর্কে যে ধারাবাহিক আলোচনা চলছিল শেষ হল, যে কথার মাধ্যমে যে পাপ হচ্ছিল সে পাপের কথা আজকে শেষ করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচার তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।